بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. মি আয়াতুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ান কুরবানি হেওকান্তত্তাকং আমরুকুমা নুবায়কান্তত্ত মানা কুরুম গেওয়াহাকা এই মি উম্মাতুগে আসলুতা হুগে তরেন দীনুগে আসলুতা হুগে তরেন আসলে উসুলি মাসলে মাসলে কি এই হেওকান্তত্তাকং আমরুকুমা নুবায়কান্তত্ত মানা কুরুম এই মি দীনুগে আসলুতা হুগে তরেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব কুরবা ফাওয়া কান্তত্ত হুগে তরেন ওয়াজিবে রেগাবেস মিগে কমেসরেগে মুকদ্দিমা ইবানি বায়ান কফা বায়াকু হেওকান তত্তকান আমরকন নুবায়কান তত্ত মানা কতিবে হা হিন্দাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাইগে তিরিয়া আযাবেন নফনুবানে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরআনুগে কাম বায়ান কুরবা ফেয়ে এই ইবাইগে তিরিয়েগা হেওকান তত্তকান আমর কুরা বায়াকু আদি নুবায়কান তত্ত মানা কুরা বায়াকু তিবিহা হিন্দাকু তিমান আল্লাহ ইবাইকু হালাকেন নকুরবানামে এম হেউখান তত্তকান আমরু কুরা বায়াকু উম্মাতুগে তিবুমাকি এই এ উম্মাতুগে নাসিবেন এই রাহমাতেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে এ বায়গে তিরেগা হেউখান তত্তকান আমরু কুরা বায়াকু আদিনু বায়কান তত্তকুম মানা কুরা বায়াকু লেবুম এই হুরিহা বে ফুনসে গে ডাগান নান ফাদাইম বানু ইসরাইল মি হুম এমি হুম গে তিরেগা তিবি মুসলিমম বেস বেহি গেন দিয়ে দে বায়াকা এ বে আমি হুম নান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা কুরবি হনি হির দোহু মাসনুহি ফুমা আদি এমি হুন ইমতিহানেগে গতং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হোনহির দোহমি ফনবানি মাস্তা ফুনি ফুন্যা এহেন দোহা কুনা দেবর কাম্মাহে ইবামি হুন হিলাইং হেদি এ ফেঙ্গানং বায়ে বান্দুকো মাস্তা লাবামু এ ফেঙ্গানু কে তেরেং এমি হুম বেদি এমি হুম এ বান্দু কুরে ফেঙ্গানু কে তেরিয়া দেং এহেন দোস্তা হুগো গোসে মি হুম মাসিফানি আদি ইবামি হুম বুনানি তিমান নামে হোনহির দোহা কুমাহে নই ফামোয়ে এমি হুন একাম মানাকো কুরান উলুনু বায়াকু মুসলিমগে তেরেং মিস্তাকম বেহেগেন দিয়ে দে বায়াকা এ বায়াকু এমি হুন মানা কুরম দিয়েতি আল্লাহ নাহি কুরবা ফাওয়া কামে কেতি কান নকুরা রেতি বায়া আমি হুন আদি আন এ বায়াকু এমি হুন বুনা মুন দিয়ে এমি হুন দু কল্লাশে একান তা কুরং আল্লাহ গে আযাব আছে মি মালা কোহিং গা দান নুহে আহার মন কোন কামেন হে এ হিন্দু এ হে ওকান তত্তাকান আমর কোন নবায়াকান তা মানা কুরি জামাতু গে মিস্তাকম মি বুনানি মি আল্লাহ গে হাদরাতু গা উজুর ওয়ারি উমাট্টা কাতি বান্না মেন কুরা কামে কে মাযিরাতান ইনদাল্লাহি আল্লাহ গে হাদরাতুং হুজুর এরি মাট্টা কা তিমান নামে কুরা কামে কে গিয়াম ইদ্দহ গো তিমান নামে নাং হুজ্জে গায়াম কুরা এন তিমান নামে কাম মানা কুরিং কাং এমি হুন্না এ কাম কোসে এমি হুন কুরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ আযাব আই হামা এখানে আল্লাহ এমি হুন গ তেরেন সালামে কুরে ভি এ নুবা কান তং এ মানা কুরাং এ উলুনু মি হুন মাসাকি কুরে মি হুন এমি হুন এখানে এ মুসলিমুন গ তেরেন এ নুবা কান তং মানা নুকতি বি মি হুন বাস আযাব গ শামিল বেগেন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বেক উরতা কাং আদি আনে বেক উরামে মাকুন তাকাং হেদদেই কমে হেউ কান তত্তকান আমর কুরমানু বায়কান তত্ত মানা কুরুং এই ওয়াজিবে কমে উম্মতকে সাল্লাহু লাব্বা ফাওয়া খাসসা কমে উম্মতা খাসসা কমে উম্মতান আল্লাহ ওয়াজিব কুরবা ফা ওয়াজিবে হেউ কান তত্তকান আমর কুরুং নুবায়কান তত্ত মানা কুরুং কি বেগে এই মি উম্মতুগে নাবিয়া ইয়া ফাহুগা দেন ইতুরু নাবিয়া কুনা আননানে এই নাবী ইয়ুঙ্গে সিলসিলা ইবানি নিমিফা নাবী ইয়ুঙ্গে সিলসিলা ইবানি নিমিফা দেন ইতুরু নাবিয়া কুমি উম্মান ইসলাহ কুরমাট্টা কানা আননানে হেউকান তত্তকান আমর কোন নুবায়কান তত্তক কুরুং এহেম বেগে মি উম্মাতু ইম্মাতু গে মুহিম্মু বেগেন দিয়াই আদি মি উম্মাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহেম উম্মাই তাহুগে মাচ্চ মাই কুরবি সাবাবে কা মুগাবে আল্লাহ ওয়াহি কুরবানি এই হেউকান তত্তকান আমর কুরমা নুবায়কান তত্তক মানা কুরমে এ ফাহুং ই আয়ে বায়ান বেগেন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি আয়াতু গে ওয়াহি কুরবানি ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর তে বায়াম হুং গে তেরেং জামাতে গে মি হুম ওয়াহুশি কামে ইয়াদউনা ইলাল খাইরি হেউকান তত্তকান আমরুকো ওয়ায়ামুর হেউকান তত্তকা গোয়া ওয়ায়ামুরুনা বিল মারুফ আদি হেউকান তত্তকান আমরুকো ওয়ায়ানহাউনা আনিল মুনকার আদি নুবায়কান তাহু মানা কুরা বায়াকু তিয়া বায়ামি হুঙ্গে তেরে গাওয়া হুশিকামে আল্লাহ আমরু কুরাব্বানি তিয়া বায়ামি হুঙ্গে তেরেম বা হুশিকামে মিফাদা বায়াকু কুম্মে মিহাকুস এমিহাকা লিবিফাওয়া মাউলুমা তেগ্গে নিসবাতুং হেউকান তত্তকান আমরু কুরান জিহেনে মিসালাকা ইলমুরিন্না এমিহুং আমুন নাসিহাত দিনুঙ্গতি আমু মিস্তাকুন্ন নাসিহাত দিনং অতি ইলমু এরিন্না আদি হামা ইফাদাই কমমে ফারদা কাবেস এমি হেগ্গে মাউলুমাত হুরি মিম্বারাকুম এনাগে দায়রাগা এনা একান কুরান জিহেনা মিসালাকাম মিহাকু এনাগে beeru tere mihakan nasihaten enakan nu devedinu mukula dana kamen nen nuwata qabilu kamen nei nuwata mistakunge kurimati ga eha namen nei maruf kamen nen enai kibaga netejje kamuga wanam enan emme kudaven enage gege ahulu werin nan heyokantakan amur kuraven adinu bakantakun mana kuraven adi efadain nuwa nama hama yaginum wes enage darinna ambi darinna ekan ekaman amur kuraven heyokantakan amur kuraven adinu bakantakun mana kuraven emme kudaven ewar kuran jehena kurireges bayan kurawunu rasulullah sallallahu alaihi wasallam hadisul kurawa famani man ra'a minkum munkaran falyughayyir bi yadihi tebami hunga tere mihaka nubakame fenijia atun ekam mana kurashe faman lam yastati fabi lisanihi adi atun ekam mana kurmak kula dana wegen nuanama enage dulung ekam mana kurashe waman lam yastati fabi qalbihi adi dulung ekam mana kurmak kula dana wegen nuanama emme kuda wegen hitun ena ekam mana kurahus kame hitun nuruhe jihene kamak ruhigen hore jia emi hunga terege shamil wegen dana eno baami hunga terege shamil wegen dana kama ruhigen hore jia ei emme daru daraja iman kamuge rasulullah sallallahu alaihi wasallam qurbani zalika adhaful iman ei iman kamuge emme daru daraja ki adi hen riwayat ek gwani walaysa wara zalika habatu hardal min al iman ege fahatuga ebahi tum ei emme kudami bar hitum mana kunu ekan ege fahuga den iman kamuge sarre vesnete ebahi hitum ves ekan nokofi miha ge hitaku evves kahala iman kamuge zarre vesnete emihaku ehma heokan takan amru kurma nobayakan tam mana kurma ki ei midinu ge wajib ta hoge terem wajib komme mihaku se enage haisiyatun ekan kuran jihene komme bayaku se masuliyatu ufulafi nama mujtama islahu wegen dana mujtama ge evs mihaku ekan nokofi nama mujtama azabakum aam wegen ga dana allah subhanahu wa taala ge azabakum aam wegen ga dana mujtama ge evs mihaku ekan kurane ne innama ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ادي الله سبحانه وتعالى وحي قرباني واولئك هم المفلحون اكنت قرامي هم اي كامياب لبيغم باباكي اي هي كنت تكن امركن وباكن تم منا قرامي هم اي كامياب لبيغم باباكي دين الله وحي قرباني ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم ادي تيبامهم ifada bayakan nuwashe konfada bayaka tafarraqu baba wegen dia bayaka baba wegen gos waqtalafu min ba'di ma ja'ahumul bayyinat adi emihu gata faal wegen wa dalil tan awma fahuga bayan ve faal wegen wa dalil tan awma fahuga baba ve jamaa'ittaka behigen dia bayaka ifada bayaka tie bami hun nuwashe yahudin ge waaka yahudin ge gata bayan ve faal wegen wa hekita dalil tan awma fahuga emihun baba ve firqataka behigen dia yi rasulullah sama hadisul qurani yahudin behune emi hunge kurigam metahlu kitabin behigen de haiddiha de baya timan kale faanu ummai behigen dana haiddiha tim baya kulluhum finnar illa wahida uriha jamaat tak bani naraka gaye emme jamaat fiya asawe kalan dan nawani kun jamaat to allah ga rasulae hadisul qurani ma ana alayhi al yawma wa ashabi ei timan kale faana tiba timan kale faanu ashabe kalum miadu tibi gotat tibi mi hunne emi hunne salaame baan emme kalifano ti hadis ful qurba mi ummay bes behigen dana kaman haddiha tim baya kuri ge ummay tes behigen dia egotan allah wa qurbani baba wa firqata kab behigen nudashe hama yaginu salununa engene baba wa jamaat tak baba wa gen gos finama ege huri gelluma hala ege nikunna fituna taka fasada tangal gonna nas engene wa ulaika lahum azabun azim emi hunabe gadafada wegen wa bodu wegen wa azab modwegen wa azab ebami hunang utte ei hekita ka dalil uta ebami hunga tan awma fahuga ba bawe jamaat taka ba behigen dia mi hunna gadafada wegen wa azab utte ei islam dina ki eddine rabbaki ir rabbi rasulaki ir rasul ema emmen eketi ganda katti ben jiheni wahdatu onnan jihena muslimun ge terege ba bawe en gosfiya allah ge azab ebege machang eba huri rasulullah sallallahu alaihi wasallam hadis qur'an man shazza fin nar ekahiri wejjemiha narakaage ekahiri waane ekaheri wejje miha jamaatum wakive muslimun ge jamaata wakive mulin ekaheri kan ikhtiyar ko femiha naraka ge na ekaheri wahutte rasulullah sallallahu alaihi wasallam hadisul qur'an wa man ehma jamaata gulen jihene ebbaawantakan onnan jihene baa baa wegen diyum mi mani shariyatu ga mana qur'an wa আল্লাহ কোরবানি বা উলা ইকাল আজাব আজিম এবার আমি হোনা বে বডুবেগেম বা আজাব এবার এবার আমি হোনা কোন দুহাকু এ দুহাকি ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহ এ দুহাকি এই মুনুতাকে আলিবে উজালাবেগেম বা দুহাকে এ দুহুগা গাদফাদ আজাব হুটে এ বাবাবেগেম দি আমি হোনা ওয়া তাসওয়াদু উজুহ আদি মুনুতাকে খালুবেগেম আদিরবেগেম বা দুহাকে এ দুহাকি এদুহাকি মুন তাকেন উজালা বেগেম বাদুয়াহে আদি মুন তাকে খালবে আন্দির বেগেম বাদুয়াহে কে দুহাকি এই গিয়ামে দ্বাস এদুহুগা উজালা বেগেম বা মুন তাকি এ বহিস ওরগে বান্তাবেরিং এমি হুগে মুন তাং আল্লাহ উজালা কো দেবান এদুহুগা আদি কাফারুন এ বামি হুগে মুন তা আন্দির কুরবান খাল কো কুরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিয়ামে দুহুগা ফাআম্মাল লাযীনা সওয়াদাত উজূহুহুম আকফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন আল্লাহ কুরবানি ফাআম্মাল লাযীনা সওয়াদাত উজূহুহুম এবাইগে মুনতাঙ্গে আদিরবিমি হুম খালুগেন দিয়ামি হুম এমি হুন নাকি এমি হুন না আল্লাহ ওয়াহি কুরবানে আকফারতুম বাদা ঈমানিকুম তিয়াবামি হুম ঈমান মুওয়াফফা হুকা কাফার হুইয়ে দুনিয়েগা মিতাঙ্গ মুরাদ কি ইয়াহুদিন না নাসওয়ারা এবাইমি হুন হাগ আও মাফফা হুগা আদি মুশরিকুম ওয়া শামিল এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবাইমি হুন গাতা আও মাফফা হুগা এমি হুন সিংগে হাগ কাং আবু জাহল আমি হাক সওয়াল করি এ আবু জাহলে ইয়া আবা হিশাম এ আবু হিশামে এ আবুল হাকাম আবুল হাকামে না কুনিয়াটা কি এ না মিয়া কুমি দান্নামানি খালিয়াং এগে হে মোহাম্মদ গফান এহুরি হাগু দিনুগা খাং এহি তো আবু জাহল বুনি কি কে তিমান না এগে কালি ফান হেরি হাগু দিনুগা খাং এ কালি ফান এ বাডা গতি হাগু দিনা গেন খাং এই এমমে সহাবে গেন বা দিন খান তিমান না এগে দেন এমি হাক সওয়াল করানি দেন কি বেহে এ কালি ফান থাবান ওয়ান কারে তিরি এন্দ এ নামি বুনানি তিমান না মেন্না বানু মুত্তালিব বানু হাশিম হুনা আমি বানু মুত্তালিব বানু মুত্তালিবা বানু হাশিম হুনা তিমান নামেন নাকি মা কুরি সুরেস কান্তত হুগা ওয়াদে বেরো মঙ্গায় বাইকে এমি হুম কামে কফিয়া তিমান নামে সে একে বদলে ও কামে কুরম হয় এমি হুম হাজি না ফেন দি ফিয়া তিমান নামে এমি হুনা কান দে মুয়ে এমি হুম মেনি কামে কফিয়া মেনি কামে হারম বস কুরম হয় ওয়াদে বেরি কো কান্তত কুরম আ বাইকে তিমান নামে নাকি এভরাকা এমি হুম নাকাস বাকি খাস কামে নেতে হারম নাকাস বাকি খাস কামে নেতে এমি হুম হামা কামে কুরার হারম বস একে বদলে ও কামে কুরম হয় একামক দোয়াস কল কং এমি হুঙ্গে দাওয়া কুরিয়ে তিমান নামেঙ্গে তেরেগা রাসূলা কো ফাল বেজে আহারমে কোন তাক হে রাসূলা হুগেন নানি একামা এনা হাসাদেবেরবেন এনা ঈমান নওয়াং উরি এগে বড়ে তিন না মক্কা গ বড়ে তিন নাং হাগু দিন কাং এগে এহেন দেন আল্লাহ কোরআন আকফারতুম বাদা ঈমানিকুম তিয়াবা আমি ঈমান মুফাহু কাফার উই হেজে এই এঙ্গু মাফাহু গা তিয়াবা আমি হুম কাফার উই হেজে গাবুল নকুরি হেজে দেন আল্লাহ কোরবানি ফাযূকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন তেবা আমি হুম কাফার মুগে সাবাবুন দুনিয়া কানে কানে আঙ্গে আসা কানে আঙ্গে রাসূল আয়া তাবানু মুগে সাবাবুন তেবা আমি হুম গাদাফাদ আযাব গরা হা দেকেশে নরকে আগে আযাব গরা হা তেবা আমি হুম দেকেশে দেন আল্লাহ ওয়াই কোরবানি ওয়া আম্মাল লাযীনা বিয়াদ্দাত উজূহুহুম ফা ফী রাহমাতিল্লাহ আদি এবাই গে মুনুতা উজালা বিমি হুম দন্নারে এবা আমি হুম ওয়াহুশি আল্লাহ গে রাহমাতু গায় এবাই সুবরু গে গায় এবার আমি বাহু রি স্বর্গে গে হুম ফিহা খালিদুন তাঙ্গে এবার আমি হুম দেমিতি বেনে তে দুয়া হাকু সেদান কোন নুনে রেবেনে স্বর্গে বেদি জমি হাকু দেন এতনা কোন নুন নেরেবেনে দুয়া হাকু মুসকুলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্গ অন্ত বেনে স্বর্গে দে মা ফাহু গাহি কুরবান এ স্বর্গে গাহলু আরিনে তে এবার আমি নাং অতি মি তাঙ্গা দেমিতি বুমে মি তানু নিকুতু মেন নেতে আবাদু সিহাতু গাউ মে বালি উমেন নেতে আবাদু জুয়াং কামু গাউ মে মুসকুলে উমেন নেতে আল্লাহ ভাই কুরবানি তিয়া বামি হুন অতি এ নিহমাই তাকে সুবরগেগা এতাঙ্গে বামি হুন দেমিতি বেন জুয়ান কামা কাব্বাদালি নানানে দুয়া হাকু এমি হুন মারেন নওয়ানে এতাঙ্গা এবস কাহলা উদা গুলে দাচ্চে বিরং হিতামাইং এতাঙ্গা নওয়ানে এতানা কি আবার দেমিতি বেন জিহেনে তাং এই এতানম এতানম বাদেবে তো মাসাহি কুরআন দি এতানা বানা মাফহু দেন অতি নিহমাই তা মাসাক্কাতে কুরা কান জিহেনা তুম ফায়াকুন নাং এতাঙ্গা অতি নিহমাই তাং আমা হিতাং এরং এতাঙ্গা এমেল লাসওয়ান হিতাং আরায়লো আমা হিতাং আরায়রো একান তা বেগেন দানে এতাঙ্গ এবামি হুন দেমিতি বেনতে আল্লাহ হে কুরবানি তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে আয়াত তেকে নাতলুহা আলাইকা বিল হক তিমান আল্লাহ তিবাম কালি ফান গো মাচ্চা মি আয়াত তা তিলাওয়াত কুরবামে বিল হক হক গতুয়া থেদুয়েরি গতুগা এবস মিয়াকু শাক এবস নেতে ওয়া আল্লাহ ইউরিদু যুলমান লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম তাকান আনিয়ায় কাং এদি ওডিনু কান্নাবে এবস ফারা তাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিয়ায় ওডিনু কান্নাওয়ান কাফার কামুগা বিয়াস দুনিয়েগে এনা রাঙ্গাল কামে মিসাল কা কুরি ঈমান নওয়ে দুনিয়েগে এনা আল্লাহ এগে বদলে দেবান একলাঙ্গে এবস ফারা তাকান আনিয়ায় ওডিনু কান্নাওয়া ফারা মিসাল কা কাফার মেসে বকুরেতা রাঙ্গাল কান দত্তা একামকু ঈমান নওয়ে কুরা কান দত্তাকে নুহিমেনে এই হিও কান দত্তা কামুগাইন আখিরাতুকে ইয়াং আজরু লিবেকা এ নামেস দুনিয়ে গে বা মিহম সালকং হিও কামে কুরি বা একং হিতের বেদিনি ইহসান তের বেদিনি একান তং মিহম কফি বা একং হেদে কুরি মিহম কফি আল্লাহ দুনিয়ে গে মিহম নং এগে বদল দেবান কামকু আখিরাতাকু එමිහුණක එවෙසෙච්ච නැයි වලිල්ලාහි මා ෆිස් සමාවාති වමා ෆිල් අර්ද් උර්තකා බිමුගවාහා එච්චෙන් මිල් කෝඩිගමනි අල්ලාහ් සුබ්හානහු වතාලා ෂෙමිහෙග් එච්චෙන් නැයි මිතාක අල්ලාහ් ලෙව්වි එච්චි මිතාංග හුරි අල්ලාහ් මිල් කෝඩිගම් වායිච්චි හේයි වඉලල්ලාහි තුර්ජුල් උමූර් හුරිහා එච්චි ගනිමුම් වාකං කරහරි අල්ලාහ් ගේ හදරතර රුජුවාවාන් ඒ දුනියා නිමිගෙන් දාන හුරිහා එච්චන් අල්ලාහ් අල්ලාහ් කී කුරාන ගවහි කුරවාවානි වලිල්ලාහි මීරාසුස් සමාවාති වල් අර්ද් උර්තකා බිමුග වාර්ත වෙරියකි අල්ලාහ් හොරිහම් මෙන් නිමිගෙන් දානෙ නිමිගෙන් දීම පහ ඒ තක තිකා කන් උන්නාන එබ්බස් මියා අල්ලාහ් සුබ්හානහු වතාලාගේ මිල්කේ උඩතකා බිමකි එකලාංගෙයි එම්මෙ පහුන් මුලි බිමා උඩුගේ වාර්තවෙරි ෆරාතකි එබ්බස් ෆරාතකන්නේ අල්ලාහ් ලෙවි එච්චිහිමි මෙතක තීගේ ෆෑදා කොම්මෙ මීහකුවස් වකි මුද්දතකා හමයන් උපුලම පහුගා එනා මි දුනිය දූක දාංජි හේන දෙන් අල්ලාහ් මෙහි කුරවණී මි උම්මයි මායි කුරවුණු සබබු මි උම්මෙන් එම්මෙ හොවගෙන් වනි එම්ම ෆාම් රසූලුල්ලාහ් සමදීස් කුරවණී තිමන් නමෙන්නකි දුනියවි ගොතුන් එම්මෙ ෆහුන් දුනියන් ආ මිහුන්නේ එහෙනම්ස් ආඛිරත් දහුගේ එම්මෙ කුරීග තිබේනේ මිහුන්නේ මිය මතක මිහුන්නකි දුනියවි ගොතුන් එම්මෙ ෆහුන් ආ මිහුන්කම කියාවෙද්ද හොගේ එම්මෙ මායිවෙගෙන් වා මිහුන් අල්ලාහ් සුබ්හානහු වතාලා මි උම්මතුගේ මිස්තකුන් එහෙම හුරිහා උම්මෙත්තකගේ මච්චන් හෙකි දිනු මට්ටකා හෙකි වරින් තහෙ ගොතු ගලවානේ එමිහුන් හෙකි දැනේ කිනේ මි උම්මයි මායි කුරවණි අල්ලාහ් සුබ්හානහු වතාලාගේ খবর ফুলতাকান ঈমান বেগেন তিবিমা খবর ফুলতাকান আল্লাহ দেবি খবর ফুলতাকা আলগোন মে মিতিবি ঈমান বেগেন এ ঈমান মুগ সবাবুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেকিবেরিন তা হেগ গতু গিয়ামত দহ গলা ওয়ানে মি উম্মাতু গে মিস্তাকুন কুরি গে উম্মাত তা হুগে মি হুগে মাচ্চা মিসাল কা হেকিমি দেবেনি ফেনি গেন তা কামে ফেনি গেন হেকিমি দেবেনি এহ নবেস গিয়ামত দহ গ মিস্তাকুন হেকি দেন আল্লাহ হুগে খবর ফুলতা হুগে মাচ্চা হুরিহা মি উম্মাতু গে মিস্তাকুন মি উম্মাতু গ মুমিনুন মি উম্মাতু গ মুমিনুন কুরি উম্মাতু গ মিস্তাহুন গ মাচ্চা হেকি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তু কোরআন গ একান্তা মানে আঙ্গাওয়াফা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা তিমান আল্লাহ তিয়াবামিহুম মেদুমিনু গ উম্মাতে কামু গ লেভিমে মেদুমিনু গ উম্মাতে কামু গ লেভিমে এই তিয়াবামিহুম কুরি গ উম্মাতাহু গ মিহুং গ মাচ্চান হেকি দে বাই গ গতু গ উমাট্টাকা এম আমি উম্মাতুকে মেদুমিনে এ বই ব্যাবার কই গই গতা বুনে বিদান এক গতা কি হুরিহা দীনক গে হকম মি দীনক শামিল হে এম আমি মেদুমিন এই হুরিহা দীনক গ আল্লাহ লব্বি হে কন্ত তা মি দীনক শামিল হে হুরিহা দীনক গে নবী বে কলুন আল্লাহ দেব্বি মুজিজা ইত্তা এ হুরিহা মুজিজা ইত্তা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি উম্মাতুকে রাসূলা দেব্বা ফাবে হুরি গে হুরিহা নবী বে কলুন না দেব্বি মুজিজা ইত্তা হুরি গে বাই নবী বে কলুন দেব্বা ফামানি খাস মুজিজা ইত্তা এ বে কলুনগে উম্মাতুকে মিস্তাকুন কুরিয়ারাগেন বা ফান্নাকুম মিসনুয়াত মিসালাকা আস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেব্বা ফানে হেনা মেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেব্বি জামিউ মুজিজাতে হুরিহা নবী বে কলুন গে মুজিজাতে শামিল কুরআন মি মুজিজাতে কে দেখ ফানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব্বি এমা বি উম্মাই মাই বেগেন বে মি উম্মাই মেদুমিনু গো উম্মাত কা বিসাও বাকি এই আনে গো দেই কুরি গো উম্মাই তাহু গে মিস্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেসসি উন্দাগুতা মি উম্মাত কা নে জাসসা ফাই এই কুরিগ বায়ং উম্মাইত্তাকান এবহুরি এম উম্মাত্তুগা মিহুংগে হেদুমুগা নাজিহে জিহে জিয়া নামাজে সহায় নো এমন আলকামে সহায় গেনে নোয়ে এতাং কল খাডায়ানু না গানি খাডানা গান জিয়েনি ফেনাকুন তাহির ওয়া কামাকান আল্লাহ গাবুলেন নো কুরাবা হামে ইফাদাইন বায়ং উম্মাইত্তাহুগা মিহুং নামাজ কুরমাট্টাকা কিতাম মে দুরাকুম বসান না জিহেন ইত্তানাকা একাম মি উম্মাত্তুগা বি তাহির কম মে তানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি নামাজ কুরবে তানে গতুগা হামা জেসসাওয়াফা এব এই মেদুমি নাকি মি উম্মাত মি উম্মাতুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি উম্মাতুক মেদুমি বাই মি হুম মি মেদুমি মানা মি কুরানি ইফহার নামাজ কো ফান ইফহার নামাজ নু কো ওয়াজিফা তা আদা কুরা আইরুগা কম মেহেন দা কান নু জিহে বাগু তাকা বাঙ্গে গোই মা কানা মা দাকা এ মি উম্মাতুক ফাসে হা কামাকি এ গোতাম মি মানা কুরানি বাই মি উম এই মুলি নু বা এ গোতাম মানা কুরুং এই বড় ফাফায়ে এ গোতাকা মানা কোগ গে নুয়ানে এ নু মেদুমি নাকি মেদুমি নাকি মি দিনা এবসেচ্চে ইতুর কোগ গে বেসনুয়ানে এবসেচ্চে উনি কোগ গে বেসনুয়ানে এই এম মেরাং আলো গোতাকি এ মেদুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গেনস্তেবি ওয়ারাং আলগোনমে ফরজাস সঞ্জিহেনি এগেন দীনাকান এবসেচ্চে ইতুর কোগগান বেসনুয়ানে এই বিদ্বয়াকান মানে ইতুর কফিয়া উনি কফিয়া এই বড় ফাফায়ে উনি কফিয়া এই বড় ফাফায়ে উনি কোগগান মানে দীনুগো মিয়নে কামেন নুয়ে বুনেগেন এই আল্লাহ গামা চাবুতান দগো হেদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি উম্মে মেদুমি মেদুমিনুগে উম্মাতে কামুগা লেভি এম্মে হে উম্মাতে কামুগা মি উম্মাই লাভাফানি এ সবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি তাঙ্গামি বায়ান করবানি মি উম্মাই এম্মে উম্মাতে কামুগা আল্লাহ লাভাফানি মি উম্মাতুগে আফরাদুন নবী বে কলুঙ্গে মাকাম আদা করমটাকা আল্লাহ লাভাফাবে মি উম্মাতুগে আফরাদুন কুরিগে উম্মাতাকান এ নসিবেন নেন আল্লাহ দেবাফায়ে কুরিগে এবেস উম্মাতাকা সবাবকি রাসূল বে কলাকু রাসূল কামাগেন ফনু মাফাহুগা এবে কলাকু আওহারবে দিউমুন den anekka es ummatuga mistakun nubaban ferum anekka nabi bekala ko allah fonwani kurigo eddin alun diru mattaka ennames mi mata faaku den nabi bekala ko nanane rasulullah sallallahu alaihi wasallam faaku den eves nabi bekala ko nanane e bekalunga maqamu ada kuru mattaka allah lawa fa bayaki mi ummatuga danna bekalun ilmu erin rasulullah sallallahu alaihi wasallam hadisul qurwani al ulama warasatul anbiya ilmu erin naki e nabi bekalunga warta erinne nabi be kalunge waarta verenne ilmerna ki ebahi ebe kalunge maqam ada kurumatta ka tibbei bayaki ein ilmerinne wa innal anbiya alam yuwarrisu dinara wala dirhama adi nabi be kalung waarta mudalegge gotuga dinara dirhama du kurawa fenwe wa innama warrasul ilma ebe kalung waarta mudalegge gotuga du kurawa famani ilme faman akhazahu akhaza bihadhin waafir e ilmu hasil ko femiha e hasil kuri warabodo nasibeke ema mi ilmu ring Allah Subhanahu wa ta'ala mi ummatuga afraduna fardunna e nasibu devvafa be ema ikan devvafa be nabi be kalunga maqam ada kurumattaka ei he okan tattakan amur konnu ba kan tatta mana kurumattaka tibbe idan nabi kalung ilmu ring Allah wahi kurawani kuntum khaira ummatin tibami hum mistakunnattaka ukhrijat lin nas mistakunnattaka nerewunu emme he ummat kamuga viye tibami hum mi ummata Allahu mukhatab kurawwa wahi kurawani kuntum khayra ummatin ukhrijat lin nas mistakunna taka nerawunu emme he ummai kamuga tiyabami hum wiye kiwegen sababu e bayan kurawani ta'muruna bil ma'ruf tiyabami hum he kan tattakan amur kurate wa tanhauna 'anil munkar adinu ba kan tattamana kurate eye tiyabami hum emme he wi sababaki muriha ummat tahegge macca tiyabami hum he wi sababaki e ehen ummai tahuga hamai kare nabi nabiyya ko masakke kurawani ummai islah kuruma ummatuga mistakunna heukanta anga yadenuma nubaganta manakuru hamai kani nabi ehen namas mi ummatuga allah emme mi hakunun levviyen etabbaawar bayaku allah levvi ehen bege mi umman allah mai kurawwa mati ber kurawwa fa mi wani walau amana ahlul kitab lakana khairan lahum adi ahlul kitab inge mi hum bas iman binama kiharangalo heye mi hunna kiharangalo mi emme fahuge emme mai ummata tabaamuga nasiba mi hunna weslibuniye adi rasulullah sallallahu alaihi wasallam hadis nukura wafani ebami hun timan kalege faanu ge khabaru hama wasili umay ko timan kalege faana iman winama emi hunna de deenu ge daraja hutte e rasulullah sallallahu alaihi wasallam ge risalat hama foruma eku islam iman wi mihaka de deenu ge daraja rasulullah sallallahu alaihi wasallam emi hun ge teren ahlu kitab ge teren abdullah ibn salam fada be kalun warqatu bin nawfal fada be kalung ebe kalung laki ei rasulullah sallallahu alaihi wasallam khabar fulu hama auma ekuga iman be mihum ebe kalung na ta'rif kurwa qur'an ge tan ayatan allah be ba ba da ba ekama ko ekale ge fanu ga wadaya ga tuma fahu ga eta zaman de bande ekale fana hasada veri be ule den iman be mihaka de dinu ge dharma en nei de dinu ge dharma en nei emi hunaka emi allah be qur'an walau amana ahlul kitab lakana khairan lahum ahlul kitab mis iman binama aina sawranna yahudin emi hum bas iman binama lakana khairan lahum egon eba mi hunan heo egen wihe minhumul mu'minuna emi hun geteren bas wie iman bi mi ba yakku iman wie emi hun geteren sba bar mi hun iman wie yahudin geteren bas iman wie nasara geteren bas iman wie yahudin geteren iman wie abdullah ibn salam fada bodati warab mai be kane kare fana ki hama fada nasara geteren iman wie adi ibn hatim radiyallahu anhu adina jashi fada be kanu nasara ngeteren iman bi minhumul mu'minuna emi hun geteren ves ve iman bi mihun iman bi mihun rasulullah sallallahu alaihi wasallam ya wa aktharuhumul fasiqun kama ko emi hun kore gina mihun naki fasiqun ne allah ekana ge rasulan iman no emi hun ne lan yadurrukum illa adha wa in yuqatilukum yuwallukumul adbara thumma la yunsarun lan yadurrukum illa adha emi hunaka khatiya ba mi hunaka ves gelma nu devena yahudina nasara nge baak emi hunaka ves gelma tiya ba mi hunaka nu devena illa adha taklifa menwi taklifa difana tiya ba mi na faad faad ge wahaka tiya ba mi na behe gotun dakka emi hun lakka wahaka nu ba wahaka ta dekki rasulullah sallallahu alaihi wasallam ese shaire ke majnun ke emi hun tuma takkon ulun sihuru ves sedi rasulullah sallallahu alaihi wasallam yahudiya ku hama ekani taklifa menwi eves gelluma emi hunaka nen he tiya ba mi na kanu devene adi khasa ko manavi ko tum eves gelme tiya baamana kanu devene ei manavi ko tum gelme devene allah baami ko dua ijaba ko devwa fiya ema tiya baamana ko eves gelme nu devene mi ko basna hare wa in yuqatilukum yuwallukum al adbara thumma la yunsarun adi tiya baamana mi hangurama kur kam gavias furagas di filan duwane te mi hu furagas di filan duwane te thumma la yunsarun de mi hu na ke eves madade nu kurevene rasulullah sallallahu alaihi wasallam hadis kurwani qiyamate gaimen wane mu'minunna yahudinna hanguramen nokureni e qiyamate gaale amete utran ale amaten ei muslimunna yahudinna hanguramen e bain hadi adi hanguramen nokurewe e hangurama ke yahudin gina weswane henna we yahudin filandwaane bali wegen filandwaane mihun e wagutu huriha gasgaha gesen hilat huriha hilatake wahaka dakkaana muslimunna himaiddeen muslimunna madad qur'aane gasgaha ge hiwes emme gahe fiyawa ei garqadu kiye gahen ei kari hunna gahen ei garqadu kiye gahe e gas fiyawa huriha gahe bunane ebes gahe dorgase munaka nufileene e hangurama yahudin naka e gahe ge dorha bannaira gas bunane muslimalaaye me otitiman naka forga ho yahudi ke gatul qur'aash e gas fiyawa e gahu e gahen nubunane kama rasulullah hadis qur'ani e gahu ge daruge e kanye me hunna fileeni emiharo mihun eba gina kure gasta falastinuga emnasege falastinuga mihun eba gasta hadda gina kure sum wa in yuqatilukum yuwallukum aladbara thumma la yunsarun adi ebamihun tebamihun nahangurama kuri kamuga vias furgas di fila duwanate filanate rasulullah sallallahu alaihi wasallam zamanuga ebamina kure unahangurama ei khaybaruga tibi yahudin khaybar fataha wadaga emihun filandu yahangurama nus kuri eha findi bayen emi hunaka hangurama kuraka kurimati wesnuli muslimen ge lashkaraka filad duwa filaf duwa filaf ye bami hamme faden tabbu ku hangurama ge nasora emi hun wes fili emi hunaka snu kurun wannaka banu banu kuray baga mi hun rasulullah sallallahu alaihi wasallam gatulu kuray ve wes mi ka kale fana kurimati la kan wes kerunu killa terega bandu gen tibin wes nikume emme fahu sa'ad ibn muad kurawi faislan emi hun nikuti nikuti ma emi hun gatulu kurawuni komya kase mi hun allah wahi kurawani tiyabam hun hanguram kurikamu ga wi namas findi bae ke mi hun naki ei filan duwane te hanguram kurumu ga hibbaren e bae mi hun ga kibaga nun nana te ade mi ha hisamu nimma dani den swalen oy be pro swal ওডা কোদিন আছে বৈ ফুরসত এবা হাকাতে বুনা এবা ফুরসত ঠিক আছে মিহার এ দুরুং আদি খোলা দান নো মেন নো এই কি এ হুজ্জে ফা গায়ম কুরান জি হেনে বুনান জি হেনে দে বুনি কাং ইননা নে মিসাল কা ফেনি কেন দামি হেনা বুনম কো খোলা দান কাং হুরে জে মিহা এনা নু বুনা গোসিয়ে না ফা ফেরিওয়ান আমাই গোতা নামা তো মিহা কুরে কুরে ওন তাম ফেনে জে না এ গে নে কাং ইসলাহ কো দেন জি নে এনা দি কম মেচে বুনিয়াস এনা খোলা দান কাং হুরে জি ইয়া মিয়ার খোলা দান কানে তুমি মুনি মিসা কে না ইচ্ছে কে রাঙ্গাল হই ইচ্ছে কে মনে ফিয়া না গায়ং আরা গানে না গায়গা তালায়া গানে কার কান্তক কোফানতি এই কুলা দানকান নেতমা কি এ বুনঞ্জি হেনে দেন বুনেবে গতুম বেস বাই ফাহর আসর কুরআন বুনেবে গতুম বেস আসর কুরআন বাই মিহুনাম মি বাগত কি বুনায়রুস মা হার কার কান ইখতিয়ার করেনি জওয়াবক ওয়া কাহাল গই তক গই গতং এবা বুনেবে এ নং আসর হিকুমেন হুনঞ্জি হেনে মি এক গাতু গহে ইচ্ছে বুনা নামা বেস হিকুমাত হিকুমাত গবে নং কুরঞ্জি হেনে এ বুনেবে গতকুং এনা হাম কবুল কুরুং এ কাশি গেন বুনেবে গতকুং এনএস বাই মিহুং এনা আব্বা গানানি তিবালা আর কাই কিরুনু বাকান এ এনা রুলিয়ান না কাহে গতা গিনা ফাহরা নি বুনেবেনি এই রাঙাল কোতেন নয় কি এগা হিকমে বেন কুরআন জিহেন হিকমাতুন বুনান জিহেনি মেহার এ না এখান কুড়া দান নোয়াঞ্জা মেহার মিশাল কাপ বাই এখান তাং হুন্না মিহা মিহাং আতম মানা নকুর আতম মানা কুর কুড়া দান কান লিবি বেশ আতম মানা নকুর এ কান দত্তা এই মিশাল কাপ আসাবে কানুগে জামানুগা আহুরি বাই কাহলে কান দত্তা বাই মিশাল কাপ সিহুর এরিয়াগে হাদ্দু সিহুর এরিয়াগে হাদ্দা কি মারা আলুং এ কম মিহা কাম গবি সে না মারা আলাম হাফসাতু কে ফানা সিহুর হেদি মে কো হাফসাতু কে ফানা কালি ফানু এ কামানাগে বাই গাইতি মাগে মিহুনা আঙ্গা এ মিহুন লবগা তুলু কুরবি egotan otiyanga hama egotan nabi kama miha kudawa ko fenas katul kollar ham komme miha gos wes enna misale kam mi mihar mi moy tamako komme miha kai kar kam no kurawena komme miha kai kan no kurawena sihur hada miha kumara en nulewena komme miha ka eka report kurawena mihar kama be farata eka anganji hene ka no ba kan datta e miha kiman fenna kam ga wanya atun no kurawe ka kan ta hunane ekam kurumu kuladana kan libigen wa halu wes e mihar mujtama tan hun huri gotun e gotun report kuran ji hene e kala kuran anga fun nakan da ter report kuran ji hene kama be fara ita ka den e mi hun kurma nu kurma e mi hun ka med e kige report kurun e nahi kur kama himene e waki daira ika e misale kam mi ummatuge mi mujtama ga misale ka kan ta amida atakun nu kurawen gatulen ena nu kurawen sihur hadami hau gohe e kan ko fiya itur bodu munkar ka dane adi nu ba kama ka e kuri des bayan kurawunu mun ane munkar mana kuru nu ba kame mana kuri kurima evre bodu munkar ka wasil wa kama ga wanya e munkar mana kurum ba sei munkar ke ibnu taymiya vidala fena ka qawai den ei munkarin mana kurum ekantang evre bodu munkar ka wasil kura kam gawanya e munkar mana kuruma kiwes munkar ke misala ka ekanta ekanta kurima evre bodu nu ba kam ka dana ena ga ila ga mi hunna ne ena mara ala e bodu ane fitna ka vegen da ne me ekan kok gen nu ana ekan jihen kama be he farata angan erun hama ekan mana kuri nge tere ga da ne ena Hurihanamad kurwanji hene Fatisnamad snaganji hene maana kiye hurihanamad ka ena naganji hene e imme khasanamad Fatisnamad enun kine tarbiyatu wan tarbiyatu ge emme is ekkanta ge Fatisnamad ku janegun nidafa bevianu dinu mi arwa gota kiye ummato kine barakaten hunnani hendunu mitiben nidafa men durwan mer hendunu kura kantahu ge Allah barakai lebi Rasulullah sama dua kali fan dua kurang bawa fani. Allahumma barik fi bukuri ummati. Hatta berkas kali aku eh timang kali fan ku ummat tu kehendun kalau gak berkah ilah bande. Asal biarkan di dalam timang nama kumbe masak kat ferias far via far ya ferias. Adi enum ves kame ferias timang nama farani hendun wae. Hendun. Bagu tak iye miharu ga ada elif kami hundan ni mungkin ini kola kan tetta. Rekan tu hele rekan tu beti ni tengang gak fisha ke faham. Damu namadan hela fatis namadan hela dega do hela dual ni dun Allahu ge fitrat wasmati an furajja ya rabbu masale kiga kiga ai hama rasulullah sallallahu alaihi wasallam syariat kafaru yati man ataka hinan aw arrafan fa saddaqahu bima yaqul faqad kafara bima unzila ala muhammadin efada mihe gata pandita sihurha hurahada kahinege gata gos ena ibuna chettedu ko fiya rasulullah sallallahu alaihi wasallam chang allah baawale syariat ngena kafaru ejje ehen kihinengena bunewe yati man farwa hokkon em fahun ena sihur weriyahu gata da Allah nahi kurabdi kama kang ena araya gane gen noane no majbur wias majbur wias ena nge shifa nuli beni wias kommes kame vegen ta e bali ge shifa ena nuli beni wias kommes kame vegen ena te duari kamu ge ena huri nama Allah furi hama gotu ge ena imam vegen huri nama Allah shifa devwane ena ya shifa devwa farata ki ei Rasulullah sallallahu alaihi wasallam la shifa illa shifa uka ইবা আল্লাহকে শিফা ফিয়াবা হিন শিফা নেতে এমা শিফা দেবা ফরাতকে এ ফরাত রংলা ঈমান বাকাম গোয়া না মেনা শিফা দিবে না এনা এহেম বুনগে গেনা বুনুং হক গেবেস মান তিমান্না এবেস গোতেন নেতি গেন নে না গাতা মিদানি এহেম বুনু মুগে হক গেবেস নে গেনা মুমিনে কাম গবাইন্যা আই কালে ফান হুরিয়ানু বা কামে কুরবিয়ে বুনা বুনা নিয়ে হুদ্দা কুরামি হুরিয়া কামে মি হারে ফেন নানি তাই হুরিয়া কামে কালে ফান কুরবিয়ে লাবাবেস কি কামে বুনা নিয়ে কালে ফান লাবাবেস কি কামা এ কালে ফান মানা কুরব বা ফুরিকান তে তাকায় কালে ফান আমল আমল ফুলা তাআরাদু এই না নুবেগে মুনি মুস্তাহিল কামে কাম কাম মানা কুরব বা কালে ফান খুদে কামে কুরব এই কালে ফান জাত ফুলা একাশি কামে সবা কামে নুং এই বারান নুবা ইচ্ছেঙ্গে না বনে কালে ফান গে জাত ফুলা এফাদামি হুম একালে গা মেতুরুং এ সহ মেতুরু মাকি এ রাঙ্গাল কামে মিসাল কা মিহা কুনি কুরি গরি সাতি না মিতা এঙ্গাল আঙ্গে দেগেন ইখলাস ফালাকি নাস কিয়া মাসলেন নেই এ হুদ্দায়ে জিবরিল গে ফানে কালে ফানা জি ইহুদি ইহুদি কো সিহুরু হেদি নাবিদ বুন আসম কিয়া ইহুদি কো সিহুরু হেদি সিহুরু হেদি মা জিবরিল আলাইহিস সালাম বাডায়া গেন নবী কালে ফানু আর ইহা এ তিন সূরা কিয়া ওয়া হামাত মেতুরে বে জিবরিল আলাইহিস সালাম এ কামিয়ে কো ফান্ডিতে কেন কিয়া এ কেন রুকুয়া আর এবং কেন রুকুয়া এ রুকুয়া এ সহিহা রুকুয়া সহিহা নুয়াত রুকুয়া শরিয়া এই হে শরিয়াতু গা আঙ্গা ফাওয়া রুকুয়া দেন আদি রুকুয়া গে সে বোতে এ কামা বে হে গো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড় করাবা একালে এক ফানে দহ আসহাব একালে ভিতরে বাড়ায় গেন হাদিস পড় করাবানি তিমান কালে এক ফান গো উম্মাতু গে দিহা হাসমি হু সুবরু গে গিয়ামে দহ গো বান্না নে বেস হিসাব কা আযাব কা নুলা হিসাব বেল্লা তাম মাড় কুরা কা সেনা নুজিহে নে না এবা এবা আমি বাদে গেন দানে সুবরু গে দিহা হাসমি হু দেন এহেম বিদাল হইছে কালে ফান কোটরে কোড়বে দে বাড়ায় গেন নেবি দেন আসহাব একালুম এ কামা বাহুস কুরাম ফাটা আসি এ কুমবা এতো অনেকা এবাইকুম ইদালমানি ফাহরক গবেদানে কালিফান গ আসহাব একালু কামা আনে বাইকুম ইদালমানি ফাহরক গবেদানে ইসলাম দিনং উফামবে ইসলাম দিনগ মুলি দিরিউলং হেদা কুরমি হাও কামুগা আনে বাইকুম বলান এই তাওহিদুগ মাতিগা দিরিউলে তাওহিদুগ মাতিগা নিমিগেন দামি হা কামুগা মিগোতা তাফাত ওয়াহাকাত আসহাব একালু দাক্কামানি কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাডায়া গতি মা বেকালং রাখ দেখকে মা দন্নাওয়ানি হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়ালা ইয়াকতাবুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এমি উন্নকি এই মিহেগ্গে কিবা রুকুয়া একান ওয়েস এদেমি হুননে মিহেগ্গে কিবা মিহেগ্গে কিবা এদেনি তিমান্না মিকাম মাতুরা আলে দেশে মিসালাকা রাঙ্গালো হেলে ফাসালিহু মিহেগ্গাতা মিহাকু মিদানি বলুগারি হুননু কেন্ডিগে গোসি মুনান তিমান্না বলুগারি হুননু কেন্ডিগে নে মুনান তিমান্না মাতুরা আলে দেশে বলুগা দেন এ নামি এ না বলুগাহি পাটটা ইনদে ইখলাস ফালাকি নাস কিয়া আলে নতা ফুমালি বলা এহেন কিয়া আলে মাসতেলেন নে হুদ্দায়েতি এহেন নামাস তাওহীদু গে ফুরিহামা বাং এ না একিবা গেন দাকামাত তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন বানি ইকান হুদ্দা হুদ্দায়াস এনাগে ফুরিহাম ওয়াকিল কুরুং আল্লাহ ফুরিহাম ওয়াকিল কুরুং এনা একিবারে এমবে এ দিহা হাসমি হুগা তেরে গনো হিমেনে নে গোতাম মি হুগা কিবাই ইস্তির মানে রুকিয়া এদেমি হুম মাত্রমা এদেমি হুম নে ওয়ালা ইয়াকতামুন আদি গান আন্দাগে ফারওয়া নুহোদিমি হুম গা নান নেন্দিমি হুম ফারওয়া হোত মাটাকা আমি আর এ বইং হুদ্দা কুরাবাফা মি গা এন্দুম বাইকান তাগো সা বিহাই চেকার জেহিমা এতা হুনো ইচ্ছে জেসুম হুনো ইচ্ছে জেসুম বাই মি হুম মিসাল কা ওনু ওনু মিনা গানিয়ান ওনু নেগি মা খারাম ফু আলিফান কোলে জাসানিয়তা এ সময় গেতে রেগে হিমেনে এনে এ এ বৈদ্য তিন কাম হুদ্দা কুরাব বাইফা এ ফাদা বাই কান তাকুম বাই মিহুন দুলুগে দং কফে চি জাসাই দু দুলুগে মাস্টার উলাইতে আগান না কুদিন এ এ বহুরি এগে ফারওয়া এক এ কামাকু এ কাম বেস কুরুং এবানি তাওহীদু গে ফুরিহাম কাম এনা একি বাবি কাম ফুরিহাম ওয়াকিল কুরুম একি বাবি কাম ওয়ালা ইয়াতাতায়্যারুন আদিনু বা ফাআল তাব্বালা উলাইমি হুন নুনে মি হুন নাকি ফাআল বেলুং এ ইনু বা কাম এ দুনি উদুসায় কুড়ি জামানুকে ফাল বেলানি দুনি উদুসায় গেন মাতা বিম্মাতি রঙ ওয়ালা আগে দুনি উদুসায় গান উদুসায় নি কানা আই ফরাতা গোসি আপনা নে আমি কান রাঙ্গালে কুরাং বারাকাঙ্গে বাহাট্টে ভাই ফরাতা উদুসায় গেন ফিয়া আপনা নে আসা হার ওয়াই মিকাং কুরআন কেন নেতে বারাকাতেন নেতে আলাকে উরি এগোতাম এমি ফাল বেলানি কাং কাম কুরুমাট কুরুমা এ নুবা ফাল তাব্বেলু নুবালামি হুনে এমি হুনকি হাম এখানে এবামি হুগে বেরস কালাঙ্গে ওয়াকিল কুরআনি হুনে মিয়ার ইস্তির কা কুরমুং এবা তাফুরি হাম ওয়াকিল কামুং এনা এবা ইস্তিসনা আগেন দেবা হুদ্দায়াকাস হুদ্দায়াকাস মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালাম একান তাক কুরবি কালিফান এদি বাডায় গাত তুমগে মাচ্চা কুম বেসনু জিবরীল আলাইহিস সালাম বাডায় একান তাক কদ দেবি কালিফান এদি বাডায় নু গান্না একান কদ দেবা আকা এমা কালিফান এগে তেরা কান ওয়ান না mihege kiban edun ehi ehi mige masala ki enna bas hudda sohha shar'i waridu wegen wa kalimata hakun ekan kura kamu gawana ma matura kamu gawana me hudda mehar mi waagata ki fandita hadami hu fandita hadami hu ngati bi ekama khusus khassa wegen emi hunna ki kiyara gen ti bayennu arebben emi hunna kan nege liyeve kiyeve echegge maana nege den kihinen ena ngene mihege shifa wa kan ege maana wes negi kihinen ngene එම ඒගතරේගේ දේ බසි හොරා හුරි හැච්ච මිහුණ ගෙල්ලුමෙද්දේ එච්චෙන් මි හදන ඒසි හොරු ගෙල්ලුමෙද්දේ එච්ච සමසි රුසිරුගේ බහදාද එමිහුණ නුතිබෙන හදාද ඒගෙන් ගෙන බාතිලුකන් ඒත හම සිරුසිරුගේ බහදාද මිහුණ ගෙල්ලුම් දෙච්චියස් මිහුණ එපද බොඩු ෆෑසා ගන්න ගෙන දීපියේ බහදාද මිහුණ ගෙල්ලුම් වාච්චි මයිනු බෑකම කණ්ඩායෙදි දැන් එපද එච්චෙන් වස් බුන වේන මිහාල් සුබ්හානක අල්ලාහුම්මා වල්හම්දික අෂහදු අන් ලා ඉලාහ ඉල්ලා අන්ත අස්තග්ෆිරුක වඅතුබු ඉලෛක්